أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو اللار نامي ألف لام لام را تلك آيات الكتاب الحكيم ألف لام را إيغولي جيان غربو كتاب الآيات أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين مانوشة جنو يهكي عشتجر بشوي جي أمي تهدري يك جنر نكت وحي پيرون كوريا چي اي مرمي جي تمي مانوشة شطر کو کرو এবং মুমিনদেরকে সুসংবাদ দাও তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট আছে উচ্চ মর্যাদা কাফিররা বলে এ তো এক সুস্পষ্ট জাদুকর ইন্ন রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমরা মা মিন শাফিঈন ইল্লা মিন বাদি ইযনিহ দালিকুমুল্লাহু রাব্বুকুম ফাআবুদূহু আফালা তাযাক্কারুন তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন অতঃপর তিনি আরশে সমাসীন হন তিনি সকল বিষয় পরিচালনা করেন তাহার অনুমতি লাভ না করিয়া সুপারিশ করিবার কেহ নাই ইনি আল্লাহ তোমাদের প্রতিপালক সুতরাং তাহার ইবাদত করো তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون تهاري نكار تما در شاكولير پتابرتن اللار پرتسوتي شدتو سرشتی کے تینی پرتم استیتی آمن অতঃপর উহার পুনরাবর্তন ঘটান যাহারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাহাদেরকে ন্যায় বিচারের সঙ্গে কর্মফল প্রদানের জন্য এবং যাহারা কাফি তাহারা কুফরি করিতে বলিয়া তাহাদের জন্য রহিয়াছে অতুষ্ণ পানীয় ও মর্মন্তু শাস্তি ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করিয়াছেন এবং উহার মঞ্জিল নির্দিষ্ট করিয়াছেন যাহাতে তোমরা বৎসর গণনা ও সময়ের হিসাব জানিতে পারো আল্লাহ ইহা নিরর্থক সৃষ্টি করেন নাই জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এই সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেন في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون نشتي ديبوش وراتر پوريبرتنه ايبن الله آكاش مندلية وبتثيبية جاها سرشتی کلیچن تحت ندرشن رویت سه متقی شمپرده جنو إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون নিশ্চয় যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনেই সন্তুষ্ট এবং ইহাতেই পরিতৃপ্ত থাকে এবং যাহারা আমার নির্দেশনাবলী সম্বন্ধে গাফিল أولئك مأواهم النار بما كانوا يكسبون উহাদেরই আবাস দোজক উহাদের কৃতকর্মের জন্য যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ তাহাদের প্রতিপালক তাহাদের ইমান হেতু তাহাদেরকে পথ নির্দেশ করিবেন সুখদ কাননে তাহাদের পাদদেশে নহর সমূহ প্রবাহিত হইবে دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين شكرا تحدر دھونی ہوئی بے يا الله تمہیں مہان پبیترو ایبان شكرا تحدر عبیبادن ہوئی بے سلام ایبان تحدر شیز دھونی ہوئی بے ای شکل پرشنگشا جاگت شمئر پرتی پالوک اللہ پراپو ولو يعجل الله للناس الشر واستعجالهم بالخير لقضي إليهم أجلهم

কিন্তু উহারা অহংকার করে এবং উহারা ছিল অপরাধী সম্প্রদায়। অতঃপর যখন উহাদের নিকট আমার নিকট হইতে সত্য আসিল তখন উহারা বলিল ইহা তো নিশ্চয়ই স্পষ্ট জাদু। মুসা বলিল সত্য যখন তোমাদের নিকট আসিল তখন তৎসম্পর্কে তোমরা এইরূপ বলিতেছ ইহা কি জাদু, জাদুকরেরা তো সফল কাম হয় না। قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكم الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين. উহারা বলিল আমরা আমাদের পিতৃপুরুষগণকে যাহাতে পাইয়াছি তুমি কি তাহা হইতে আমাদেরকে বিচ্ছুত করিবার জন্য আমাদের নিকট আসিয়াছ এবং যাহাতে দেশে তোমাদের দুইজনের প্রতিপত্তি হয় এই জন্য আমরা তোমাদের প্রতি বিশ্বাসী নই। ফিরাউন বলিল তোমরা আমার নিকট সকল সুদক্ষ জাদুকরকে লইয়া আসো। অতঃপর যখন জাদুকরেরা আসিল তখন উহাদেরকে মুসা বলিল তোমাদের যাহা নিক্ষেপ করিবার নিক্ষেপ করো। অতঃপর যখন তাহারা নিক্ষেপ করিল তখন মুসা বলিল তোমরা যাহা আনিয়াছ তাহা জাদু, নিশ্চয় আল্লাহ উহাকে অসার করিয়া দিবেন, আল্লাহ অবশ্যই অশান্তি সৃষ্টিকারীদের কর্ম সার্থক করেন না। অপরাধীরা অপ্রীতিকর মনে করিল আল্লাহ তাহার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করিবেন। فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين. فرعون ও তাহার পরিষদবর্গ নির্যাতন করিবে এই আশঙ্কায় মুসার সম্প্রদায়ের একদল ব্যতীত আর কেহ তাহার প্রতি ঈমান আনে নাই। বস্তুত ফেরাউন ছিল দেশে পরাক্রমশালী এবং সে অবশ্যই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। মুসা বলিয়াছিল হে আমার সম্প্রদায়, যদি তোমরা আল্লাহতে ঈমান আনিয়া থাকো, যদি তোমরা আত্মসমর্পণকারী হও, তবে তোমরা তাহারই উপর নির্ভর করো। অতঃপর তাহারা বলিল আমরা আল্লাহর উপর নির্ভর করিলাম, হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিম সম্প্রদায়ের উৎপীড়নের পাত্র করিও না এবং আমাদেরকে তোমার অনুগ্রহে কাফির সম্প্রদায় হইতে রক্ষা করো। আমি মুসা ও তার ভ্রাতাকে প্রত্যাদেশ করিলাম মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলিকে ইবাদত গৃহ করো, সালাত কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم. موسى بوليل هي আমাদের প্রতিপালক, তুমি তো ফেরাউন ও তাহার পরিষদ বর্গকে পার্থিব জীবনের শোভা ও সম্পদ দান করিয়াছ, যদ্বারা হে আমাদের প্রতিপালক উহারা মানুষকে তোমার পথ হইতে ভ্রষ্ট করে। হে আমাদের প্রতিপালক উহাদের সম্পদ বিনষ্ট কর, উহাদের হৃদয় কঠিন করিয়া দাও, উহারা তো মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত ঈমান আনিবে না। قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون. তিনি বলিলেন